এই দুনিয়ার দালান করি সব কিছু ছেড়ে তিন টুকরা কাফন নিয়ে চলছি মাটির ঘরে। কাফন আমারা পো কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। সাড়ে তিন হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। সাড়ে তিন হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামাই সেই দিন হবে আধার ঘরের বাতি, আমল নামাই সেই দিন হবে আধার ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব, শুরু হবে কবরে রাজা। মুনকার নাকির আসিবে সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব, শুরু হবে কবরে রাজা। কঠিন কষ্টে রইব পড়ে কাটবে না ঘর রাতি, কঠিন কষ্টে রইব পড়ে কাটবে না ঘর রাতি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। জানি না হাসর মাঠে কেমন বা দিন কাটে, আপন হয়ে কেহ রবে না, রবে শুধু প্রভু রব্বানা। জানি না হাসর মাঠে কেমন বা দিন কাটে, আপন হয়ে কেহ রবে না, রবে শুধু প্রভু রব্বানা। প্রভু সেই দিন রহম করো থেকো চির সাথী, প্রভু সেই দিন রহম করো হয়ে চির সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী।